আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতে সৃষ্টি হয়েছে কেন, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমরা সৃষ্টি হয়েছি। দুনিয়া দুনিয়া দুনিয়া করে যারা আমরা পেরেশান হই, ঠিক আছে, দুনিয়ার মাত্রা যেটুকু দরকার সেটুকু করতে হবে, কিন্তু দুনিয়াতে মশগুল হয়ে আল্লাহর ইবাদত যদি ভুলে বসি তাহলেই হলো সমস্যা। আল্লাহ তাআলা ইবাদত কিভাবে করব তার জন্য রাসূল পাঠিয়েছেন, তার জন্য কিতাব পাঠিয়েছেন। আর ইবাদত করার বিশেষ পদ্ধতি জানিয়েছেন, বিশেষ মৌসুম বিশেষ সময় তিনি নির্ধারণ করেছেন। রমজান মাস পুরো কত আমরা ইবাদত করলাম আল্লাহ রোজার, আল্লাহর জন্য রোজা রেখে। আবার একটা মৌসুম এসে গেছে মোটামুটি 13 দিনের, যে 13 দিন মৌসুম আমাদের জন্য ইবাদতের মৌসুম আসছে, আর তাতে আমরা নানা ইবাদত করতে পারি। তার মধ্যে সাধারণ সময়ে যে ইবাদত আছে তা তো আছেই, তওবা করা, সাদকা করা, নামাজ পড়া, সব তো আছেই। আর বিশেষ হচ্ছে নফল রোজা, এই কটা দিনে বিশেষ করে 9টা দিনে নফল রোজা করা, আরাফার দিনে বিশেষ করে রোজা রাখা, আর তাকবীর বলা, এই দিনগুলোর বিশেষ আমল হলো তাকবীর পাঠ করা। যে ঈদের তাকবীর আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই দিনে যে আমলগুলো করা হয় সেগুলো আল্লাহর কাছে খুব পছন্দনীয়। কত পছন্দনীয় আমরা হাদিস থেকে সেটা জানার চেষ্টা করব। বছরের কিছু দিনকে কিছু দিনের উপরে যে আল্লাহ তাআলা প্রাধান্য শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাতে কিছু ইবাদত নির্দিষ্ট করে বড় সওয়াব দানের ওয়াদা করেছেন, আর তা শুধু আমাদেরই স্বার্থে। কাদের স্বার্থে? বানি আদমের স্বার্থে। এটা হলো ইবাদতের মৌসুম, জুলহজ্জের প্রথম 13 দিন। এগুলির মধ্যে প্রথম 10 দিনে রয়েছে বড় ফজিলত, আর 13 দিন পর্যন্ত কি রয়েছে, হজ, তাই না? হজে জিকির আছে, পাথর মারা আছে ইত্যাদি। তো এইভাবে আল্লাহ তাআলা কসম খেয়েছেন এই 10টা দিনের, ওয়াল ফাজরি ওয়াল আয়ালিন আশর, আশর মানে কি 10। তো শপথ হলো ফজরের, শপথ হলো 10 রজনী, 10 দিন, 10 রাত্রি মানে 10 দিনের। আর এই কথা আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালু মিনহা ফি হাযিহি, তার মানে এই 10 দিনে যে আমলগুলো করা হয় অন্য দিনে আমল এর তুলনায় আফজল উত্তম হতে পারে না। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদ, জিহাদ কি নয়? জিহাদ যদি আল্লাহর পথে কেউ জিহাদ করতে যায়, যেহেতু জিহাদের ব্যাপারে আছে যে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ আমল বলা হয়েছে ইমান বিল্লাহ, তারপরে বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ, তো তার থেকেও কি এই দিনে আমল করাটা শ্রেষ্ঠ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা বি খারাজা ইখাতিরু নাফসা ইখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই। বিভিন্ন হাদিসের শব্দ আছে বিভিন্ন ধরনের, এখানে এই শব্দ আছে, বুখারীর শব্দ অবশ্য। তো হ্যাঁ, সেই ব্যক্তি যে জিহাদে যায় কিন্তু জান মাল নিয়ে যাওয়ার পরে সে আর কিছুই নিয়ে ফিরে আসে না, তার মানে কি শহীদ হয়ে যায়, তাহলে তার আমল নিশ্চয়ই এই দিনের আমল চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ। বোঝা গেল বিশাল, এই যে দিনের আমলগুলো বিশাল মর্যাদা। আপনি যেটাই করবেন, যদি দান করেন তো দানের মর্যাদাও হচ্ছে জেহাদ অপেক্ষা শ্রেষ্ঠ, নামাজ পড়েন নামাজের মর্যাদাও জেহাদ অপেক্ষা শ্রেষ্ঠ। তো এই দিনের মর্যাদা আর রমজানের রাতের মর্যাদা, অবশ্য দিনের রাতে যখনই আপনি ইবাদত করবেন এই 10 দিনে ইনশাআল্লাহ আপনি মর্যাদা পাবেন। এখানে একটা সতর্কতার বিষয় আছে, যেখানে একটা হাদিস আছে তিরমিজির হাদিস, অনেকে প্রচার করছে ফেসবুকে, তাদের নিজেদের বন্ধু বান্ধবের কাছে খুব প্রচার করছে। সে হাদিসটা হচ্ছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিদিনের রোজার ফজিলত হচ্ছে এক বছর রোজা রাখার সমান। আমরা প্রথমে সহি হাদিস থেকে জানলাম যে এই দিনের আমল হচ্ছে জিহাদ থেকেও শ্রেষ্ঠ। আর এখানে কি বলা হয়েছে, এই দিনে যদি রোজা রাখেন তো এক বছরে রোজা রাখার থেকেও সমপরিমাণ, মানে এক বছরের রোজার সমপরিমাণ একটা রোজা রাখলে। তাহলে ন দিন রোজা রাখলে কত হবে, ন বছর রোজা রাখা হবে। প্রতি রাতের ইবাদতের ফজিলত হচ্ছে কদরের রাতের ইবাদতের সমপরিমাণ। তো তাতে যে লিখেছে সেও লিখেছে সুবহানাল্লাহ, বাকি লাইক কমেন্ট সুবহানাল্লাহ আল্লাহু আকবার বহু কিছু দেখা যায়, কিন্তু আসলে হাদিসটা সহি নয়, হাদিসটা সহি নয়, এটা সতর্ক করা দরকার। হলে তো ভালোই হতো, সহি হাদিস হলে পরে আমরাও এটা বিশ্বাস করতাম, কিন্তু আমরা এটা বিশ্বাস করব না। আমরা বিশ্বাস করব যে এই দিনগুলিতে আমল করলে পরে জিহাদ অপেক্ষাও শ্রেষ্ঠ, আর এই দিনগুলোর আমল আল্লাহ তাআলা অন্য দিনের আমল থেকে বেশি বেশি পছন্দ করেন, তার কাছে বেশি পছন্দনীয়, বেশি ভালোবাসেন। সুতরাং এই দিনগুলিতে সৎকর্ম করার জন্য সকলকে উদ্বুদ্ধ করা হয়েছে, যেহেতু এই দিনগুলি সকলের জন্য পবিত্র মর্যাদাপূর্ণ এবং হাজিদের জন্য পবিত্র স্থানে মক্কায় আরো গুরুত্বপূর্ণ, বিশেষ করে হাজিদের জন্য। তবে হাজিদের জন্য এই দিনগুলিতে একটা আমল নেই বাকি লোকের আছে। হ্যাঁ, কি আমলটা নেই হাজিদের জন্য? আরাফার রোজাটা নেই, আরাফার রোজা তারা রাখতে পারবে না, বাকি যারা হাজি নয় হজ করতে যায়নি তারা করতে পারবে। এই দিনগুলিতে অধিকাধিক তসবিহ তাহমিদ তাকবীর পড়তে আদেশ করা হয়েছে। এই দিনগুলির মধ্যে আল্লাহ তাআলা আরাফার দিন রয়েছে, কোরবানির দিন রয়েছে, কোরবানির দিনে কোরবানি করাও একটা ইবাদত, তাই না? এগুলির মধ্যেই কোরবানি ও হজ করার মতো বড় বড় আমল রয়েছে। ওই দিনগুলি আমল জিহাদ অপেক্ষা উত্তম বলা হয়েছে, যেমন হাদিসে আপনারা শুনলেন, অথচ জিহাদ হচ্ছে সর্বোত্তম আমল ইমান আনার পরে। সুতরাং এই দিনগুলিতে মৌলিক ইবাদত সমূহ একত্রিত হয়েছে, যেমন নামাজ, রোজা, সাদকা, সাদকাও করতে পারে এবং হজ, হজ যা অন্যান্য দিনগুলিতে এইভাবে জমা হয় না, আর তার জন্য এই দশ দিন সারা বছরের সর্বোত্তম দিন। অবশ্য জিহাদ ফরজ হলে তখন তার হবে না, তখন জিহাদি যেতে হবে, জিহাদি ফরজ হবে এবং শহীদ হয়ে গেলে শ্রেষ্ঠ আমল হবে। তবে ক্ষেত্র বিশেষে কোন শ্রেষ্ঠ আমল থেকে অন্য আমল শ্রেষ্ঠ হয়ে থাকে, যেমন কোরআন তেলাওয়াত, তসবিহ পাঠ, কোরআন তেলাওয়াত আর তসবিহ অপেক্ষা নিশ্চয়ই শ্রেষ্ঠ, তাই না? কিন্তু রুকু সেজদাতে কোনটা শ্রেষ্ঠ, কোরআন পড়া নাকি তসবিহ পড়া? তসবিহ পড়া, যেখানে যেহেতু সেখানে বিধান এসেছে যে রুকুতে সেজদাতে কোরআন তেলাওয়াতই করা যাবে না, বরং সেখানে করলে পরে আপনি গুনাহগার হবেন, কারণ নিষেধ এসেছে। এখানে আপনার রুকু সেজদাতে তসবিহ পড়াই হচ্ছে শ্রেষ্ঠ, অথচ সাধারণভাবে তসবিহ থেকে উত্তম হল কি, কোরআন তেলাওয়াত। অবশ্য রমজানের শেষ দশকের ফজিলত কম নয়, যেমন শেষ দশকের রাত্রের কথা বলা হয়েছে। ওলামাগণ বলেন জুলহজের প্রথম দশ দিন বছরে সর্বশ্রেষ্ঠ দিন, আর রমজানের শেষ দশকের রাতগুলি বছরের সর্বশ্রেষ্ঠ রাত, যেহেতু তাতে রয়েছে শবে কদর যা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। রাতের কথা, আর এখানে দিনের কথা। অবশ্য দিনে রাতে আপনি যে ইবাদতই করবেন ইনশাআল্লাহ মর্যাদা পাবেন। সুতরাং আমাদের প্রস্তুতি নেওয়া দরকার যে দশটা দিন আসছে, আর দশটা দিনের মধ্যে নয় বরং তেরোটা দিন, তেরোটা দিনই আমাদের আমলের দিন। আর বিশেষ করে তকবীর, যেটা বলা হয়েছে যে বর্জিত সুন্নত বা পরিত্যক্ত সুন্নত, পরিত্যক্ত সুন্নত মানে সাধারণত শোনা যায় না তকবীর। এই দিনগুলোতে হযরত ইবনে ওমার বাজারে বের হতেন, তকবীর পাঠ করতেন, তার তকবীর শুনে অন্যেরা তকবীর পাঠ করত, তো এই জন্য বড় শুনিয়ে শুনিয়ে পাঠ করা দরকার। শুনিয়ে আপনার উদ্দেশ্যটা কি, যে রিয়া নয় বরং আমার দেখা দেখি আমাকে শুনুক। এই দেখুন অনেক সময়ে অনেক কথা বলা হয় নিজের, যেমন বলা হয় যে রিয়া করছে, দেখে মনে হতে পারে যে রিয়া করছে, তো রিয়াটা মনে থাকতে হবে, মনে না থাকলে রিয়া হয় না। আপনার মনে হচ্ছে আপনি দান করলেন, লোকের সামনে দান করলেন, এটা রিয়া হয়ে গেল না? ইন তুবদু সাদাকাতি ফানিয়াইম মাহু, আল্লাহ তাআলা কোরআনই বলছেন ফানিয়াইম মাহিয়া, তার মানে যদি প্রকাশ্যে দান করো তো উত্তম, সেটাও ভালো। ওয়াইন তুখফুহা ওয়া তুহাল ফুকারা ফাহুয়া খাইরুল লাকুম, তো গোপন প্রকাশ্যে আপনি দান করতে পারেন, কিন্তু প্রকাশ্যে দানটা লোকে ভাববে রিয়া করছে, কিন্তু রিয়া তখন হবে যখন আপনার মনে রিয়া থাকবে, তাই না? ফেসবুকে কেউ যদি নিজের নাম লিখছে, নিজে হয়তো কিছু লিখলো নিজের নাম লিখছে, বুঝলে, রিয়া করছে, তো রিয়াটা তো নামটা লিখলেই রিয়া হয় না, তার যদি উদ্দেশ্য নাম প্রচার করার হয় তবেই রিয়া হবে, তাই না? তো এইভাবে আমাদেরকে অনেকেই বলছে মাদানী লিখছে, মাদানী লিখে নিজেদের ইলমের গুমর প্রচার করছে, অনেকে লিখে না। দেখেন মাদানী শব্দটা মদিনায় যারা পড়েছে মাদানী লিখা হয়, এটা লিখা হয় কেন, যাতে লোকে পরিচয়টা পায়। আমি আবার আল ফাইজি আল মাদানী লিখি, কেননা আমার দেশে আমরা তিনটে মানে একই নাম আছে আব্দুল হামিদ, তিনজনই আলেম, একজন হচ্ছে আব্দুল হামিদ, এবার আমি যে শুধু আব্দুল হামিদ লিখি, তিনজন কে বোঝা যাবে কি, বোঝা যাবে না। একজন হচ্ছে আব্দুল হামিদ মাদানী, তাহলে যখন আব্দুল হামিদ মাদানী লিখে যখন লেখা হয় প্রোগ্রামের সময়, তখন আমাকে লোকে টেলিফোন করে যে হুজুর আপনি আসছেন নাকি, আমি না, তো বলছে ওই যে আব্দুল হামিদ মাদানী লেখা আছে, বললাম ওটা আলাদা আব্দুল হামিদ মাদানী, তখন আমাকে আল ফাইজিও লিখতে হয়, আল ফাইজি এই জন্য লিখি যাতে করে আমাকে, তাহলে মাদানী না লিখলি হয় আল ফাইজি লিখুন, না আব্দুল হামিদ ফাইজি বলেও একজন আছেন, আব্দুল হামিদ ফাইজি বলেও একজন আছেন, তাহলে বোঝা গেল আমাকে দুটোই লিখলে তবে আমি আমাকে বুঝতে পারবে যে আমি আলাদা, আর ওরা আব্দুল হামিদ মাদানী আলাদা, আব্দুল হামিদ ফাইজি আলাদা, আর আব্দুল হামিদ ফাইজি মাদানী আলাদা। এই জন্য আমাকে লিখতে হয়, রিয়া হবে যদি ইলমের গুমর প্রকাশ করার উদ্দেশ্য আমার মনের ভিতরে থাকে তো অবশ্যই খারাপ, তাই না? অনেকে লিখে না, ঠিক আছে লিখে না, যারা লিখে না তাদের দুটো কারণ হতে পারে, মানে মদিনা থেকে পড়েছে অথচ মাদানী লিখে না, এমনও আলেম আছেন, তো তাদের দুটো কারণ হতে পারে। এক হচ্ছে কি, বিনয় হতে পারে, বিনয় যে আমি প্রকাশ করব না যে আমি মদিনায় পড়েছি, হয়তো ওরা অহংকারে প্রকাশ করে আমি অহংকার দেখাবো না, ঠিক আছে হতে পারে, তার নিয়ত ঠিক আছে। আর কিছু মাদানী আছে যারা মদিনার আদর্শের সঙ্গে একমত নয়, সহমত নয়, তার মানে মদিনায় পড়েছে ঠিকই কিন্তু মদিনার আদর্শ গ্রহণ করেনি, সুতরাং তারা মাদানী বললে আর আদর্শ অন্য কিছু বললে পরে তারা লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, লোকে বলবে, অনেক কিছু বলবে, এই জন্য মাদানীটাই লিখে না তারা, এই কারণে মাদানী লিখে না যেহেতু তারা মদিনার আদর্শের সাথে একমত না, সহমত না। আল্লাহুল মুস্তাআন। যাই হোক, কি কথা বলতে গিয়ে কি কথা বললাম, যে আপনি জোরে সোরে কি করবেন, তকবীর পাঠ করবেন, যাতে করে আপনার তকবীর পাঠ করা শুনে, মসজিদে হোক, মাঠে হোক, ঘাটে হোক, বাজারে হোক, আপনি জোরে পড়বেন, তাহলে পরে আমি হয়তো মনে থাকে না, সবসময় মনে থাকে না, তাই না? বিশেষ করে বাজারে, বাজারে দোয়া পড়লে দেখেছেন, বাজারে দোয়া পড়লে কত সব, এক মিলিয়ন, এক মিলিয়ন, কিন্তু কেন, ওই যে মনে থাকে না, বলেন মনে থাকে না, এই জন্য তাকবীরের কথাটাও মনে থাকে না। যখনই একজন লোক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ চিল্লিয়ে বলতে হবে না, যাতে করে লোকে শুনে এতটুক দিয়ে, তখন কি হবে। তবে হ্যাঁ, তাকবীর একসঙ্গে ওই যে যেমন এক এক সুরে পড়ে সবাই মিলে মাইকে, কিংবা বাজারে গেলেন না সবাই মিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, না এটা না, একা একা একা একা পড়বেন, এটা হচ্ছে ঠিক। কোন কোন জায়গাতে দেখবেন তকবীর পড়ছে একসাথে, মক্কা মদিনা তো অনেক সময় শোনা যায়, তো ওলামারা বলছেন এটা ঠিক না, মানে তাকবীর জামাই, জামাতি তাকবীর পড়া, যেমন আপনারা আপনাদের দেশে জলসা শোনার সময় জামাতি তাকবীর, নারায় তাকবীর কি বলে আল্লাহ আকবার, তারপরে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির একসাথে, এগুলো বা এটাকে এগুলোকে কি বলা হয়, জামাতি, নিজে নিজে পড়তে হবে তাকবীর, কেউ কারোর সঙ্গে বিলিয়ে, যেমন আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওমরা করতে গেলে বলি না, বলি না, নিজে নিজে বলতে হবে। গোটা বাসের লোক একসুরে বললে পরে সেটা কি হয়ে গেল, জামাতি, তাই না? জামাতি তাকবীর জিকির ঠিক না। তো খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেবেন যেন আমরা এই দশ দিনের মানে মর্যাদা রক্ষা করতে পারি, এবং এতে যে আমরা উপকার পাবো সেই উপকার থেকে উপকৃত হতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।